আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজকে দেখব যে স্ত্রী, বাড়ির স্ত্রী মহিলা যদি দান করে তো স্ত্রী তো নিজের সম্পদ দান করলে তো নিজের স্বভাব পাবে, কিন্তু স্বামীর সম্পদ যদি দান করে তো স্বভাব পাবে না পাবে না, এবং তার বিধান কি? স্ত্রী নিজের মাল স্বামীর অনুমতি ছাড়াই আল্লাহর পথে খরচ করতে পারে, কিন্তু মাল স্বামীর হলে তার অনুমতি ক্রমেও স্ত্রী দান করতে পারে। বুঝতে পারলেন? নিজের মাল যদি হয় তো স্বামী অনুমতি না দিলেও দান করতে পারবে, স্বামী বাধা দিলেও তার অধিকার আছে, সে দান করবে। আর যদি স্বামীর মাল হয় তাহলে স্বামীর কাছে অনুমতি নিতে হবে, আর তার জন্য পৃথক মাহাত্ম রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা আনফাকাতিল মারাতু মিন তাআমি বাইতিহা গায়রে মুফসিদাতিন কানা লাহা আজরুহা বিমা আনফাকাত ওয়ালি জাওজিহা আজরুহু বিমা কাসাব ওয়ালিল খাযিনি মিসলু যালিক লা ইয়ানকুসু বাযুহুম আজরা বাযিন শাইআ। কি? মহিলা যখন তার স্বামী গৃহের খাদ্য হতে অনিষ্ট বা অপব্যয় না করে ক্ষুধার্তকে দান করে, রান্না করেছে, রান্না করার সময় ওখান থেকে একটু খাবার মিসকিনকে দিল, কি প্রতিবেশী কোন মিসকিনকে দিল। আমাদের দেশে মাদ্রাসাগুলো, এতিমখানাগুলো চলে, এখন ওরা সিস্টেম করেছে, মহিলাদেরকে বলা হয়েছে যে রান্নার সময়ে তোমাকে হয়তো বাড়িতে 3 কেজি চাল রান্না করতে হয়, একটা বড় হাঁড়িতে, যৌথ ফ্যামিলিতে বড় বড় হাঁড়িতে রান্না করতে হয়। তো 3 কেজি 3 সের বলে আর কি, সেরের মেপে যখনই চালটা হাঁড়িতে দেবে তার থেকে এক মুঠি নিয়ে এই ভাঁড়ে রেখো, দিয়ে শুক্রবার এসে তাহলে এক মুঠি নিয়ে যদি রাখা হয় কমুঠি হবে 7 মুঠি, 7 মুঠি হবে। তো 7 মুঠি চালটা তার ভাঁড়ে জমবে, যে শুক্রবারে ওই যে মাদ্রাসা থেকে ছেলেরা আসে, আল্লাহ আকবার, এটাও বড় জিল্লতি, বড় লাঞ্ছনার কাজ, তবুও চলে। অবশ্য অনেক গ্রামে এখন হয়েছে, যারা গ্রামেরই একজন ছেলে গরিব ছেলেকে ফিক্সড করছে, তারও বেতন আছে বা পার্সেন্টেজ আছে, দিয়ে ওই চালটা আপনি তার থলেতে ঢেলে দিলেন। এই মহিলা দেখছেন, মহিলা কিছু না, এক মুঠি চাল, 3 কেজি থেকে এক মুঠি নিলে কম হয়ে যাবে, কারো পাতের ভাতও কমবে না, কিন্তু মাঝখান থেকে 7 মুঠি হলে মোটামুটি দেখেন কত, 250-300-400 যাই হোক, যে চালটা 500 গ্রামও যদি হয় আল্লাহ আকবার, কত সওয়াব, একে কারো কম হবে না। এ হচ্ছে মুষ্টি ভিক্ষা, এইভাবে মুষ্টি তুলে নিয়ে রেখে তারা দান করছে। তো ক্ষুদ্র ক্ষুদ্র মানে তিল তিল তাল হয়, আর ক্ষুদ্র ক্ষুদ্র পাথর দিয়েই পাহাড় হয়। তো এইভাবে মাদ্রাসাগুলোকে সাহায্য করা হয়, কারণ আমাদের সরকার এই কমই মাদ্রাসাগুলোকে সাহায্য করে না। তো করতে হবে কি? হ্যাঁ, কোন মানে অপব্যয় করলে হবে না, অপচয় করলে হবে না, বেশি করে দিয়ে দিলাম তারপর লোকে ভাতই পেল না, এরকম করলে হবে না। তাহলে কি হবে? তার জন্য তার দান করার স্বভাব হবে, স্ত্রী দান করলো তো দান করার স্বভাব হবে, তার স্বামীর জন্য তার উপার্জন করার স্বভাব হবে, স্বামীর মাল উপার্জন করে নিয়ে এসছে, স্ত্রী দান করছে তো স্বামীরও স্বভাব হবে। আর যদি কোনো হিসাব রক্ষক থাকে, ওদের কোনো খাজাঞ্চি থাকে মাল হিসাব রাখার জন্য, ধন হিসাব রাখার জন্য, সেও তার স্বভাব পাবে, ওদের মধ্যে কেউ কারো স্বভাব কম করবে না, সবাই সমান সমান স্বভাব পাবে। 5 টাকা 5 মুঠি দান করলে, 5 টাকা দান করলে কত স্বভাব, যে স্বভাব সবাই ওই স্বভাবটা পাবে, এ নয় যে ওর ঘাট থেকে কেটে নিয়ে ওকে স্বভাব দেবে। হ্যাঁ হিরণ, যদি কি বলে আপনার বাদশাহ আপনাকে ইফতারির জন্য দাওয়াত করায়, তো বাদশাহ কটা স্বভাব হবে, ডবল রোজা রাখার স্বভাব হবে, তাই না? ও ডবল রোজা কি আপনার রোজাটা পাবে নাকি আপনার রোজার স্বভাবটা পাবেন না, পাবেন না, পুরো পাবেন নাকি কিছু স্বভাব কম হয়ে যাবে, পুরো স্বভাবটা পাবেন। যদি ইফতারি কোথায় করলেন, বালসার বাসায়, ও পেয়ে গেল ডবল সোজা, ডবল রোজার স্বভাব, কিন্তু হিরণও কিন্তু তার রোজার স্বভাব একটুও কম পাবে না। কেউ কেউ মনে করে কি, সারাদিন রোজা রাখলাম, গিয়ে স্বভাবটা আমি বাদশাকে দিয়ে চলে এলাম, এটা কিন্তু ফালতু ধারণা, আল্লাহর ভান্ডারে স্বভাবের কমি নেই, তাই না? বেশ, স্বামীর অনুমতি না হলে কিন্তু স্ত্রী স্বামীর মাল খরচ করতে পারে না, যদিও মা গরিব বোন গরিব, বোনকে গরিবকে দেবে স্বামীর কাছে অনুমতি হবে না, দেবে না, মাল কার, স্বামীর, তবুও মায়ের বাড়ি লুকিয়ে লুকিয়ে, ঘরের পাশে মরাই লুকিয়ে লুকিয়ে, সরাই না দিয়ে লুকিয়ে লুকিয়ে মাকে পাঠায়, লুকিয়ে লুকিয়ে বোনকে পাঠায়, লুকিয়ে লুকিয়ে কেউ, এ চলবে না, এটা তাহলে খেয়ানত, তাই না? স্বামীর বিনা অনুমতিতে এটা হচ্ছে খেয়ানত, করা যাবে না। আপনার স্ত্রী, হ্যাঁ সৌদি আরব থেকে গেলেন একটা স্ত্রীর জন্য কয়েকটা শাড়ি নিয়ে গেলেন, তার মধ্যে একটা শাড়ি হঠাৎ করে দেখলেন একটা শাড়ি নিয়ে, হাগো শাড়িটা ওই শাড়িটা কি হলো, আমি এটা ভালো শাড়ি নিয়ে এসেছিলাম, সে দেখছি না, যা বলো না আমার বোনের পছন্দ দিয়ে দিলাম, কি বলবেন? যদি আপনি মাফ করে দেন তাহলে আপনার স্বভাব আছে, আর যদি মাফ না করেন তাহলে ওই স্ত্রীর আপনার গোনা হবে না? হবে না, গোনা হবে, যেহেতু অনুমতি না নিয়ে দান, তাহলে সমস্যা নেই। আর সন্তুষ্ট না থাকলেই আর স্ত্রীর গোনা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুনফিকু ইমরাতুম মিন বাইতি জাওজিহা ইল্লা বিইজনি জাওজিহা, কোন মহিলা যেন তার স্বামীর অনুমতি ছাড়া তার ঘর থেকে কোন কিছু দান না করে, বিনা অনুমতিতে, তার বিনা অনুমতিতে কিছু দান না করা, কিছু যেন না করে। বলা হলো, জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, ইয়া রাসূল আল্লাহ, ওয়ালা তাম, খাবার? হয়তো বাড়িতে অনেক সময় রান্না করি, খাবার বের হলো, সেটা বললেন ওয়ালা তাম, জালিকা আফজালু আমাল, আরে খাবার তো আমাদের শ্রেষ্ঠ ধন, খাবারও বিনা অনুমতিতে দান করবে না। এবার যদি আম অনুমতি থাকে তাহলে সে দান করবে, এ নয় যে প্রত্যেক দিন জিজ্ঞাসা করবে, হাগো খাবার এ দেবো, হাগো এইটা দান করবো, না, প্রত্যেক দিন জিজ্ঞাসা করার দরকার নেই, আম অনুমতি নিয়ে নেবে, যদি আমাদের খাবার কেউ মিসকিন আসে তো, একটা রুটি যদি দিই তো কমে যাবে না, এক মুঠো ভাত যদি দিই তো কমে যাবে না। আল্লাহ আকবার, আমরা দেখেছি বাড়িতে, গ্রাম পাড়া গ্রামে বেশিরভাগ, আর শহরে তো কেউ কারো খোঁজ নেয় না, মসজিদ বন্ধ করে সব ঘর ঢুকে গেল, আর কোন কোন জায়গায় সিস্টেম থাকে অবশ্য, পাড়া গ্রামগুলোতে মুসাফির এলে মসজিদেই থাকে, এবারে এসার সময় এসার নামাজ পড়ে সালাম ফিরে আমরা বলে দিল, গো বাবা আমি মুসাফির আছি গো, এক প্লেট যদি ভাত হতো, তা আগে তো রান্না করতে বলতে হবে, বসব না, হঠাৎ করে বলে দিল, এসে বেচারি কে রান্না করবে আর। তখন দেখেছি কোন কোন মানুষ, গ্রামের মানুষ, তারা এত দানশীল, বেচারিরা নিজে না খেয়ে গো ভাত, একটা মুসাফির বাবু মসজিদে আছে তো কিছু দাও, যেমন স্ত্রী তেমনি স্বামী, যেমন স্বামী তেমনি স্ত্রী, তাদের অন্তর কত বড়। স্বামী যেমনি বলল, তা হাঁ গো আমাদের দুজনের মতো ভাত আছে, বাকি তো সবাই খেয়ে নিয়েছে, তো তা কি করা যায়, বলছে ঠিক আছে তুমি খাও আর আমারটা আমাকে দাও, আমি মুসাফিরকে দিয়ে আসি। অনেক সময় স্বামী নিজেরটা দেয় গিয়ে বাড়িতে মুড়ি খায়, অনেক সময় স্ত্রী নিজেরটা স্বামীকে দেয়, স্ত্রী মুড়ি খেয়ে থাকে অথবা না খেয়ে থাকে, এরকম বহু ঘটনা শোনা যায়। এদের মতো অন্তর, এদের মতো হৃদয় সত্যি আল্লাহর কাছে, ওয়াই উসিরুন আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজেদের প্রয়োজন থাকা, ওয়াই তুতিমুনা তামা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা, নিজের খাওয়ার প্রয়োজন আছে, ভালোবাসা, নিজের টান আছে, আকর্ষণ আছে, নিজের খিদে আছে, তবু নিজে না খেয়ে দিও খেতে পাবে না, এইভাবে দান করার লোকও আছে, আল্লাহ তাদেরকে নিশ্চয়ই যে জায়গায় খায়ের দেবেন, আর তাদের জন্য তারা কাল কেয়ামতের দিনে তারা খুবই খুশি হবে, সন্তুষ্ট হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তাদের দলভুক্ত করেন, আর আমাদের মাঝে ইখলাস, আমাদের মাঝে বিশুদ্ধতা, খাঁটিত্ব আল্লাহর জন্য করব। ইন্নামা নুতিমুকুম লি ওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযা আম ওয়ালা শুকুরা, আমার তোমাদের কাছে না কোনো বিনিময় চাই, না জাযাকাল্লাহ খায়ের বলো এটাও চাই না, বলবেন আলাদা কথা, শুকুর করবেন তাও আমি চাই না, কিন্তু করবেন আলাদা কথা, আল্লাহর ওয়াস্তে কেবল দান করছি, তার সেরকম যেন হতে পারে। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।